এই এই কী সব ইকো ইকো টিকো হাটঘাট বানিয়ে আর কি সমস্ত কিছু করছে, মাশরুম চাষ করছে, এই করছে। এটা তো ভারতবর্ষের কৃষি ক্ষেত্র নয়, মানে চাষ এবং চাষির জীবন এখন তো একটা অত্যন্ত মিজারেবল জীবন। আমি তোমাকে শখের বিষয় তুমি যেটা বললে, মানে লাঠিয়ালি কিন্তু কোনো শখের ফার্মার নয়, মানে আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? আমি মানে যেরকম একটা কথা বলি, মানে এখন ধরো লাঠিয়ালি চাষ করতে গেলে জাস্ট একটা এক্সাম্পল, লাঠিয়ালি কোথা থেকে লাঠিয়ালি, মানে লাঠিয়ালি কি চাষের থেকে লাঠিয়ালি না লাঠিয়ালি মিউজিশিয়ান লাঠিয়ালি? তুমি কার এক্সাম্পলটা দিলাম? আমার একটা প্রশ্ন আছে, মিউজিশিয়ান লাঠিয়ালি চাষ করছে সেটা আজকে কিন্তু এক্সাম্পল রয়েছে, একজন মানে চাষি আর লাঠিয়ালি কিন্তু কথাটা এক্সাম্পল আসেনি। তকমাটা যেটা ছিল মিউজিশিয়ান, মানে আমি এই জায়গাটা বোঝাতে চাইছি, পড়া মানে অনির্বাণ তোমার কথার মধ্যে প্যারাডক্সটা আছে যে লাঠিয়ালিও চাষ করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই ঠিক আছে, ওকে ওর কথাটাকে ধরো না, ওর স্পিরিটটাকে ধরো। হ্যাঁ মানে স্পিরিটটা বোঝাটা যখন অ্যাকসেপ্ট করছে যে চাষ তার মানে ইম্পর্টেন্ট একটা কাজ হতে পারে, যেটা কিন্তু একটা মিউজিশিয়ান ইম্পর্টেন্স দিচ্ছে, সেই চাষটা যে কি মানে চাষটা চাষ বা এই ধরনের কাজগুলো যে ইন্টেলেকচুয়াল কাজের তুলনায় এগুলো যে এগুলোর মধ্যেও যে আসলে চাষির থেকে বড় মানে ইন্টেলেকচুয়াল হ্যাঁ বৈজ্ঞানিক কথা পাবে, মানে ও যেটা আকাশ দেখে বলে দিতে পারে এই সময় বৃষ্টি হবে, আমার তো তাতে কোনো প্রবলেম নেই। আমার ইস্যুটা আমি সোশ্যাল করছি না যে একজন চাষি যেটা করছে শুধুমাত্র যে চাষ কর, চাষি আমাদের শেষ উদ্দেশ্য এটা বলছি না, না আমি চাষটাকে এক্সাম্পল হচ্ছে হ্যাঁ রাইট রাইট আমি এখানে পৌঁছতে চাইছি, ঠিক আছে? আমাদের সমাজে ধরা যাক এই আমাদের পাশের দেশ চীনেই একটা সময় হয়েছিল যে কৃষি বিজ্ঞানী চাষির সঙ্গে মানে চাষির সঙ্গে খেতে না গেলে ওর বই পড়ে কোনো হাফ নেই, এই পলিসি নেওয়া হলো। তার সুফল আজকে যেটুকু যা হোক পেয়েছে, ভারতবর্ষে তার ফলে সমস্যা দেখেছে, তার কারণ হচ্ছে এরা সব ব্রাহ্মণ পালন। ও ও হ্যাঁ ও বলছে যে জ্ঞান জিনিসটাকে আমরা যেভাবে এম্পিরিক্যালি দেখে, এম্পিরিক্যালি মানে হচ্ছে যে জ্ঞান জিনিসটাকে জিনিসটা হ্যাঁ আর একটা জিনিস বলি, মানে আমাদের যে জ্ঞানের উৎসগুলো মানে যেগুলো পড়ে আমরা এত কিছু বলি বা মনে করি, সেই জিনিসগুলোকে আমরা ঠিকঠাকভাবে কতটা অ্যানালাইসিস করেছি সেটা আমার সন্দেহ থাকে। মানে যেমন ধরো আমরা যদি জনসভা করি বা মানুষকে দিয়ে বোঝাই ইয়ে করি, মানে বেদ উপনিষদ মহাভারত রামায়ণ যদি আমরা নিউট্রালি ঠিক করে পড়ে সেটাকে গিয়ে বলি লোককে, যেটা মুসলিমরা করে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় মানে আরো বেশি মানে কট্টর হিন্দুত্ববাদী হওয়ার মানে যে মানুষরা তাদের কিছুটা মানসিকতা চেঞ্জ হতে পারে। কেননা এই এই টেক্সটগুলোর মধ্যে মানে অনেক ভালো জিনিসও রয়েছে, যেমন তোমাকে আমি একটা বলি ব্রাহ্মণ সম্পর্কে বিষয়টা, মানে ব্রাহ্মণে ভীষ্ম, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি মহাভারতে লাস্টে যখন শরশয্যায় শুয়ে আছেন তখন অর্জুন জিজ্ঞেস যুধিষ্ঠির জিজ্ঞেস করেছেন যে মানে ব্রাহ্মণ কে, তখন ভীষ্ম বলছেন ব্রাহ্মণ যে কেউ হতে পারে, একজন শূদ্রও হতে পারে। আমাদের যে চতুরাশ্রম প্রথাটা রয়েছে সেটা তো একটা সুন্দর শৈলীর মাধ্যমে জীবন যাপন, মানে তুমি জন্মানোর পরে একটা সময় পড়াশোনা করছো, তারপরে ব্রহ্মচর্য আশ্রমে গেলে গিয়ে গৃহস্থ হলে তারপরে বনবাসে গেলে ইয়ে হলে, এটা একটা স্ট্রাকচার হওয়া উচিত। বা সকালবেলা উঠে যোগ করে ইয়ে করে এগুলো তার একটা সায়েন্স, যোগাভ্যাসকে তো আর কোনো মানে এটা তো মানে করাটা উচিত আমার মনে হয়। তো এইগুলো যে অ্যাকচুয়ালি মানে মেনটেন করেছে, যদি একটা শূদ্রও করে থাকে ব্রহ্মত্ব প্রাপ্তি হয় তার, তবে সে ঠিক আছে, ব্রাহ্মণ হলেই যে সে পুরোহিত পুজো করবে বা তোল খুলে বসবে, তুমি ব্রাহ্মণ নন। একজন ব্রাহ্মণ ব্যক্তি, একজন ব্রাহ্মণ ব্যক্তি মানে মহাভারতের মধ্যে একজন ব্রাহ্মণ ব্যক্তি উনি ধর্ম মানেননি, পাপ করেছেন, তিনি সঙ্গে সঙ্গে সূত্র থেকেও নিচু লেভেলে চলে যেতে পারে, ঠিক আছে? তো এই ফিলোসফিটাকে যদি আমরা বুঝে আমরা আজকে যে ব্রাহ্মণ পাপ করছে সূত্র থেকেও নিচে চলে, মানে ওই জায়গাটা যদি বুঝতে আসি, ব্রাহ্মণ একটা অ্যাকোয়ার্ড পজিশন হলেও সূত্র পজিশনটা ঠিক কি? আমার কথা হচ্ছে ধরুন এই যে পাপ করলো কিংবা খারাপ কাজ করলো শূদ্র থেকে নিচে নেমে যেতে পারলো, যাচ্ছে কি? আমার তর্কটা হচ্ছে ওই জায়গায়, অর্থাৎ আমি শূদ্র থেকে শুরু করেছিলাম, আমি চাইছি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে, আমি কি ব্রাহ্মণ হতে পেরেছি? তা তো হই না। আমি সমাজের সোসাইটির চোখে কি ব্রাহ্মণ হয়েছি? যে ব্রাহ্মণটা তার মানে উপযুক্ত কাজ করেনি সেই কি তার সুযোগ প্রাপ্ত হয়েছে? আমার মানে যুক্তি তর্কের জায়গাটা হচ্ছে এইখানে, অর্থাৎ এই যে মানে আমার যে সাফলিং যেটা বলার কথা, অর্থাৎ প্রতি মুহূর্তে আমার কর্মের ভিত্তিতে, আমার মানে মেধার ভিত্তিতে কিংবা আমার বুদ্ধিমত্তার ভিত্তিতে যে সাফলিংটা হওয়ার কথা ছিল সেটা কি আমরা করতে পেরেছি কিংবা করতে পারছি? কথাটা বললে মানে উচিত হয়, মানে আমার মনে হয় এই প্রসঙ্গে আমি বলছিলাম যে আমাদের যে হিন্দু ধর্মটা, মানে হিন্দু ধর্ম তো কিছু হয় না, সনাতন ধর্ম একটা অর্গানাইজড রিলিজিয়ন, বিভিন্ন দেব দেবী বিভিন্ন কনসেপ্টের বিরুদ্ধ থেকে একটা সংঘবদ্ধ মানুষ, ভারতপূর্ণ মানুষ একটা পালন করছে, এটাকে যদি আমরা আজকের যুগে, হ্যাঁ আমি আমরা 7টার সময় ঘুরি দেবো, যা আমাদের বর্তমান সময় ঘুরি দেবো। হ্যাঁ বলো বলো বলো, তুমি বলো। আমি ওই রিলে স্কটে নতুন সিনেমা পেয়েছে ব্লেড রানার 2049 ইন্টারেস্টিং সিনেমা, তো দেখতে দেখতে রিলে স্কটে আর একটা সিনেমা আছে দেখলাম যে আগে ওই সেই মজা সিদ্ধ সিনেমাটা ওই সেই এক্সোডাস ওটাও শুট করেছিল রিডলি স্কট বলে আমি আবার নামাতে গেলাম। এবার নামাতে গিয়ে আমি যেমন ট্রেলার দেখছি তার খুব সুন্দর জিনিস দেখলাম, মানে যেটা এখানে আমার মনে হয় ব্যাপারটা লেগে যাবে সেটা হচ্ছে যে এই ইহুদি হেরকে ইজিপশিয়ানরা প্রচুর পেটাচ্ছে, হ্যাঁ আর বেস্ট স্টেক চালাচ্ছে, তো এখন তো মজেস এসছে রামেসিসের কাছে, তো রামেসিস বলছে যে ওরা তো ঈশ্বরের বিরুদ্ধে গেছে, ঈশ্বর ওদেরকে সাজা দিয়েছে, যে আরে ভাই তোমার সৈন্য মারছে তুমি তো পা ফাটিয়েছে, তাহলে আমি ঈশ্বর, মানে এইটা হচ্ছে দেখা, এইটা হচ্ছে মানে মানে ক্যাচ যে অমর্ত্য সেন কে হবে, ব্রাহ্মণ কে হবে, কার কোথা থেকে জন্ম, এটা কে ঠিক করছে, কে ঘোষণা করছে, কে ঘোষণা, ঘোষক বাবু কে ঘোষণা, কোন বাড়িগুলো ঘোষণা করার তো কেউ নেই, ব্রাহ্মণ ব্রাহ্মণ বৈশ্য সূত্রপাত কোনো মানে কিছু থাকাই উচিত, আমি মনে করি কারো অস্তিত্ব নেই। এবার একটা বিষয় হচ্ছে এটা তুমি ভুল বলছো, অস্তিত্ব আছে, প্রবল ভাবেই আছে, সামাজিক বৈষম্য আছে, ওই অস্তিত্ব বিশেষে গাছে পিটিয়ে মেরে দিচ্ছে, অস্তিত্ব বিশেষে মানে কুয়োতে জল খেতে গেলে খুন হয়ে যাচ্ছে, তুমি বলছো সেটা নেই, তুমি বলতে পারো এটা আমার আকাঙ্ক্ষা, তুমি বলতে পারো যে আমি এটা চাইতে পারি, তুমি কি করে বলছো নেই, মানুষ হারা যাচ্ছে খুন হয়ে যাচ্ছে, তুমি বলছো এটা নেই, অবশ্যই আছে, আমি এটার অবসান চাইতে পারি, সেটা আমার মানে উইশ তো নেই, এটা আমার শুভ একটা ইচ্ছা হতে পারে, ধরো এখানে চারজন বসে আছে, একজন মেথরও আছে, একজন মেথরের হাত থেকে তোমায় খাবার খেতে হবে, আমি যেটা করবো যদি এখানে কোনো একটা ব্রাহ্মণকে আমি পাই, ঠিক আছে আমি আমার জায়গা থেকে তাকে আমি ল্যাংড়ার চেষ্টা, হ্যাঁ অবশ্যই সেই বাড়িতে, আর আমার বাবা হচ্ছে বেনাত, বিয়ে হওয়ার ফলে আমি যা যা দেখেছি আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শেষ করতে ঘোড়ের হাত থেকে যদি তুমি খাবারটা খেতে পারো তাহলে তোমার ভেতরে তুমি মনে করো যে এই চতুরাশ্রম এই বর্ণ প্রথার কোনো অস্তিত্ব নেই, মানে আমি ভাঙতে চাই হয়েছো বা আমি যদি আমার মেথর প্রেমিকাকে চুমু খেতে পারি আমি অস্তিত্বের কোনো ভিত্তি নেই, ও যে জিনিসটা বলছে আমি জন্মসূত্রে ব্রাহ্মণ, আমার বাবা মা আমার পূর্বপুরুষ জন্মসূত্রে কোন ব্রাহ্মণ আমাদের আমরা আমাদের গুরু মশাই টলছিল গান বাজনা নিব, ঠিক আছে? কিন্তু আমি সেটা আমি আমি গরুর মাংস খেতে খুব ভালোবাসি, আমার সেসবের কোনো ব্যাপার নেই। আমার মধ্যে সেই মানে বিষয়টাই ভেঙে গেছে বলে আমার আমার কাছে অস্তিত্ব নেই। ধরো তুমি এই যে বলে যে আমি এই শুধু কিংবা অস্তিত্বের কাছে খেতে পারি, তুমি ওকে ব্রাহ্মণ হিসেবে খাচ্ছ না কেন? তুমি এই এই ব্রাহ্মণ কেন করছো? ব্রাহ্মণ হিসেবে খাওয়ার দরকার নেই তো, আমি তো মানুষ হিসেবে খাই। সেটাই তো বলছি, তুমি এই এই জায়গাটাই এই থটটাই কেন নিচ্ছো যে কি করতে হবে সেটা হচ্ছে যে ধরা যাক যখন কোনো বৈষম্য হয় তখন বৈষম্যের বিশেষ কি কি থাকে, কাউকে বেশি দিয়ে না কাউকে না দিয়ে বৈষম্য ক্রিয়েট করা আছে। পাঁচটা ফল আছে, বাবা হ্যাঁ ছেলেগুলোকে হচ্ছে বেশি করে দিলাম, মেয়েগুলোকে ঠিকই দিলাম, বৈষম্য তো হয় না দিয়ে, দিয়ে তো বৈষম্য হয় না। ফলে বৈষম্য হওয়ার মতো তবে সেটা ব্যাপারটা কি যে পাচ্ছেন তাকে তুমি দাও রিজার্ভেশন, একদমই তাই। সেটা করে বৈষম্য খুব কমে গেছে। আজকে মহাভারতের উপর শাহিন আহমেদ বিক্রি দিচ্ছে, এটা ভাবা যেত মহাভারত ব্রাহ্মণদের কোনো আইডিয়া নেই। তো ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার মানে সমস্যা থাকে তো সমস্যার সমাধান হচ্ছে সমস্যার যে সূত্র তুমি সেটাকে ডাইভার্ট করো। বৈষম্যের উৎস যদি থাকে না দেওয়া তুমি তো দাও, তিনটে খাড়ো আমার কাছে একটা, তুমি একটা আমাকে দিয়ে দাও, হিসেব করো বল, কোনো বৈষম্য নেই, তুমি দেবে। এই যে বক্তব্যটা যে আমি কি তোকে কিছু কোনো কিছু করতে বাধা দিয়েছি, আমি তখন বলছি যে আমি কি তোমাকে কিছু করতে বাধা দিয়েছি, তখন বলছে যে মানে এবার আমি বললাম যে ধরো তিনজন প্রাপ্তবয়স্ক একই বাড়িতে একই ছাদের তলায় আছে, এই স্পেসটা তোমার হলো কি করে তুমি আমাকে কিছু করতে বাধা দেবে? আমার সে অধিকার তো নেই যে তোমায় আমি কিছু করতে বাধা দেবো। শান্তিপুরের ছেলে আমি, আমাদের ওখানে কিন্তু এই বিষয়টা আমি অতটা লক্ষ্য করিনি, মানে টিচারকে কোনো কাউন্টার করবো না, কিছু জিজ্ঞেস করবো না। শান্তিপুর কিন্তু একটা খুব বড় মফস্বল, আমিও মানে মাধ্যমিকের সময় গিয়ে ওদের অস্তিত্ব এরকম এটুকু জানতাম যে মানে ওর মানে কিছু সংখ্যক ছাত্র ছাত্রী আছে যারা ওই একটা বৃত্তি পায়, একটা টাকা পায়, একটা ইয়ে পায়, কিন্তু কি কারণে পায় সেটা জানতাম না। সমাজের সংস্করণটা অনেক মানে অনেক আগে শুরু হয়েছে, ভীষণ মানে শান্তিপুর জায়গাটা একটা প্ল্যান্ট সিটি, মানে ওখানে ওই এটা এটা একটা মানে কথিত আছে সত্য অবশ্যই, মানে অনেক পুরনো যুগে মানে বিশুখা বলে একটা খুব বনেদি বাড়ি ছিল, তারা ওই কোনো একটা বজরা নৌকাকে উদ্ধার করেছিল গঙ্গার থেকে, আর গঙ্গা তখন অনেক কাছে ছিল, আর ওখানে এতটা সম্পদ পেয়েছিল যে ওরা ওই সম্পদটা নিয়ে মানে অত টাকা করে নিয়ে কি করবে দিশেহারা হয়ে যায়, যে তখন ওরা একটুখানি মানে বেশি ইন্টালেকচুয়াল ছিল, পড়াশোনা জানা শিক্ষিত লোক ছিল, দিয়ে ওরা ভেবেছিল যে আমরা একটা প্ল্যান করে একটা অঞ্চল তৈরি করি, দিয়ে তখন বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গা থেকে তাঁতি আনা হয়েছিল, কোনো জায়গা থেকে মুচি আনা হয়েছিল, সমাজের সকল স্তরের মানুষ, কোনো জায়গা থেকে ব্রাহ্মণ আনা হয়েছিল, ব্রাহ্মণদের পুজো আচ্ছা করে গিয়ে, তারপরে মালদের আনা হয়েছিল, এরকম এনে কেননা শান্তিপুরে প্রত্যেকটা জায়গায় কাঁসারি পাড়া, মুচি পাড়া, মালপাড়া, মুচিপাড়া, তো নওপল্লি অঞ্চলটা হচ্ছে আগে মানে এটা ওই 48-এর সময় সেটেলমেন্ট হয়, তো আগে তো মুসলমানদের জায়গা ছিল, তো মুসলমানদের যে জায়গাতে থাকতো সেটা হচ্ছে কবল খোলা, বর্ণ হিন্দুরা মূলত পরবর্তীকালে ব্যাংকে চাকরি টাকরি অনেকেই এসছে থাকে, সেটাই হচ্ছে নবখলি, নবখলি হচ্ছে বর্ণ হিন্দুর জায়গা, আর যেখানে কিনা দলিতরা যায়, বিশেষ মুখণ্ডের হালদার গোলদাররা যেখানে যায় তারা, সেটা হচ্ছে মাঠপাড়া। আমাদের ছোটবেলা থেকেই বলা হতো ও মাঠপাড়ার ছেলে, ওর সঙ্গে মিশিস না, ঠিক আছে, আর মাঠপাড়ার কালচার, হ্যাঁ মানে নওয়াখালীতে কিন্তু চলতো মাঠপাড়ার কালচার, পরবর্তীকালে মাঠপাড়ারও বেশ কিছু লোকজন চাকরি বাকরি পেল এবং মাঠপাড়ার একটা অংশে আবার নওয়াখালীর মতো একটা জায়গা তৈরি হলো, সেখানে আবার নাম দেওয়া হলো সৃজন পার্ক, আমাদের তো হচ্ছে বাবা তো জমি কিনে বাড়ি তো দাদু তো বাবার সাথে একটা বাগান বাড়ি করবে, সেই সময় একটা তথ্য হয়েছিল, আর আমাদের মায়েদের যে ফ্যামিলি তারা যে পাড়াটা থাকতো সেটা হচ্ছে ওই বরিশালের সব হচ্ছে পুরু চক্রবর্তী, হ্যাঁ, এবং ওরা এসে ওখানে ওখানে ওঠে, আর এরা সবাই জ্ঞাতিক গোষ্ঠী এবং এরা অন্য কাউকে জায়গায় দেয়, মানে নিতে দেয়নি, নিজেরা খোলা খেতে রেখেছে কাউকে নিতে দেয়নি, মানে একটা সময় মানে মারধর করে হাঁটিয়ে দিতে গিয়েছে, এবং তার পেছন দিকে আছে হচ্ছে গভর্নমেন্ট কলোনি, গভর্নমেন্ট কলোনিতে প্যাটার্নটা একটু মিক্স, কারণ সেখানে সরকার মানে নিজে হস্তক্ষেপ করে বেশ কিছু জমি জমি নিয়েছিল, ফলে সেখানে হচ্ছে যে এই বিয়েরাও আছে আর কি, মানে মানে বিয়ে নেই কিন্তু মানে দলিত নেই, কিন্তু বাগদি বাউরি তো সম্ভবই নয়, বিশ্বাস মন্দ নেই, যেটা আছে সেটা হচ্ছে এই ধরা যাক এই এই দত্ত আছে কিছু বাঙাল বাংলাদেশে যারা বণিক আছে কিছু, এবং অবশ্যই যারা আছে যারা কিনা সেই সময়টা মানে বাংলাদেশে ভালো পয়সা করেছিল সংখ্যাপনে মানে সাহা, কিন্তু সাহা কিন্তু ব্রাহ্মণ পাড়াগুলোতে মানে সেটেলমেন্ট করতে যায়নি, হ্যাঁ, এবং সাহাদের সম্পর্কে আমি তো মামাবাড়ির ওই পাড়া শুনতাম, তো সাহার বাচ্চাও না না এটা উল্টোও হয়েছে, যেমন যদি ব্রাহ্মণ গরিবও হয় সে কোনোদিন বাগদি পাড়ায় গিয়ে উঠবে যাবে, মানে সে যতই গরিব হোক ব্রাহ্মণ হতে চায়, ব্রাহ্মণ হতে যাওয়ার জন্য হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি কালচারের মধ্যে হারবো না, আমি একটু ব্রাহ্মণের ছেলেরা যেরকম গোপাল ভাই সেরকম পড়াশোনা করবে, ওইটা করতে গিয়ে সে ভাবে যে আমি কিনবো, এবং বারাসতে তো এইটা খুব সমস্যা, ধরে রাখি এইচএসসি যখন মার্কেটে এলো তখন বারাসতের চারপাশে যে গ্রামগুলো ছিল তার সঙ্গে বাংলার সাথে সম্পর্ক অনেকটা চেঞ্জ হয়ে গেল। মানে ঐতিহ্য থেকে চাকা বিষয়টা আসবে, এসে হচ্ছে বিক্রি করবে আর সবাইকে তুই তোমারি করবে, কিনে তুই একদম চিনতে, আর দেখা যাচ্ছে যে সব স্কুল টিচারগুলো ওখান থেকেই আসছে। ও শুধু আসছে না, মানে যখন ফ্ল্যাট কালচার শুরু হলো এই নবপুর অঞ্চলে, সর্বোচ্চ ওই ওইখান থেকে গ্রামের লোকের এসে একটা করে ফ্ল্যাট কিনছে। হ্যাঁ, এবার একটা পর্যায়ে গিয়ে একটা অসুবিধা তৈরি হলো, এবং যেটা কিন্তু এখনও ফিচার, সেটা হচ্ছে যে মুসলমানরা কিন্তু জায়গা পায় না। তারপরে উল্টো দিকটাও আছে, যেমন একজন এসসি যদি কমিউনিটি কেউ থাকে, সে কিন্তু ব্রাহ্মণকে ঢোকার জায়গা না, কোনো অসুবিধা নেই। প্রথমত উন্নাসী, প্রথমত তুমি কিছু বলবেই না, আচ্ছা ঠিক আছে, পরে কোনো একদিন এসো তারপর বলো ভালো করে, ঠিক আছে? তুই এছাড়াও অন্যান্য দিক থেকে ধরো যে জেলে যে ভালো মাছ ধরতে পারে, বা যে কুয়োর যে ভালো মূর্তি হোক তাদের, মানে এক এক সময় দেখা যাচ্ছে যে আমাদের দুর্গাপুর প্রতিমার মূর্তি গুলো তাদের অ্যানাটমিক্যালি যতটা ভালো, এরকম কিন্তু অনেক বড় বড় যারা স্কাল্পচার আছে তাদের থেকেও মানে সেরকম সুন্দরই নাকি এরকম তৈরি করা, বিশেষ করে ওই কৃষ্ণনগরের পুতুল যেগুলো তৈরি করা হয় তাদের অ্যানাটমিক্যালি কিন্তু প্রচন্ডই ভালো। হ্যাঁ, তার ফিনিশিং বা এইসবগুলো তো সেই জায়গাগুলোকেও কিন্তু এই সেরকম ভাবে দেওয়া হয় না। গুণমূল হচ্ছে যে এই যে রিজার্ভেশন করার জন্য ধরা হচ্ছে যে বারবার করে এই জায়গাটা আসছে যে সরকারি চাকরিতে আমি করি, যেটা বলা হয়েছিল যে কাজের থেকে আমি মানে অ্যাকশন ওরিয়েন্টে যে বৃত্তিমূলক থেকে আমি হচ্ছে ওই ইন্টেলেকচুয়াল জায়গাতে পৌঁছাতে চাই, আমি দপ্তরি হলাম বা কিছু হলাম, এইখানে রিজার্ভেশন গুলো করা হচ্ছে। উল্টো দিকটা কিন্তু করা সেরকম করে হয় না, যে যে একজন ধরুন যে হয়তো তিন পুরুষ ধরে এই প্যান্টটা যেখান থেকে বানিয়েছে তারা তিন পুরুষ ধরে দৌড়ছে, হ্যাঁ তাদের কি রিজার্ভেশন করা বা সেরকম কিছু কি দরকার, যে যেখানে যে তার বৃত্তিটাকে আরো আরো সম্মানিত তৈরি করা, হ্যাঁ যে যে কাজ করছে ধরো মূর্তি বানাচ্ছে যে তার তার পেশাটাকে আরো সম্মানিত করা, যাতে তাকে ওই আমি তো আছি, তুমি যেটা চাইছো সেটা তো বর্তমান নয়, তোমার যেটা শুভ আকাঙ্ক্ষা সেটা তো বাস্তবতা নয়, ফলে বাস্তবতা যদি অসাম্য হয় তো অসমতাকে যদি আমাকে দূর করতে হয় তাহলে তো আমাকে সাম্যান্ত হয়, আর সাম্যানোর জন্য রিজার্ভেশন একটা বড় স্টেপ, এবং সাম্যানোর প্রথম জিনিসটা হচ্ছে এটাই যে যার কাছে যেটা আছে এবং মানে তার থেকে নিয়ে যার কাছে যেটা নেই তুমি তাকে সেটা দাও, তার জন্য একটা মেকানিজম তৈরি করো, তুমি কে, তুমি হচ্ছে একটা মেকানিজম, তুমি কোনো মানে ইয়ে নাও, তুমি কোনো পার্টি বা ব্যক্তি কোনো বলছি না, তাই একটা সোশ্যাল মেকানিজম জন্য ধরো একটা ছেলে তার যোগ্যতা অনুযায়ী জেনারেল ছেলে ভালো মার্কস পেয়ে কোনো একটা ইউনিভার্সিটি বা কিছুতে চান্স পেলো না, এই কারণে একজন এসসি তার কোটায় পেয়ে গেল কিন্তু সে হয়তো 2 পেয়েছে আর সেই জেনারেল ছেলেটা 99 পেয়েছে, সেই আমি একটু আমি প্রশ্নটা শেষ করে দিই, তাহলে কি এই জায়গাটা যখন এলো তাহলে যখন একটা ব্যবস্থাকে চেঞ্জ করতে গেলে সার্বিকভাবে করতে হয়, মানে আমাদের রিজার্ভেশনটা প্রয়োজন, তাহলে কি এটা ধরে নেবো যে ছেলেটা জেনারেল ছেলেটা পেলো না তাকে বলি পাঠা হতে হলে স্যাক্রিফাইস করতেই হয়, যে কোনো কিছু চেঞ্জ করতে গেলে সে স্যাক্রিফাইস কি ধরে নিতে হবে? এর জন্য ও পে পেলো না, এটা হচ্ছে ফ্যাসিলিটেটর খুব সাধারণ একটা যুক্তি, তুমি সহযোগিত করছো, এটা একটা বড় বড় সমস্যা। আর দুই হচ্ছে চোদ্দ পুরুষ ব্রাহ্মণ বাড়িতে বই পড়ার আচার আছে, হ্যাঁ মানে তারপরেও তুমি যদি না পাও তোমার পড়াশোনাটা পড়াটাই উচিত, তোমার চাষটা করা উচিত। আমি এতক্ষণ এই চাষ নিয়ে অনেক কিছু করলাম না, এইখানটাতে মানে তোমার এই ভাবনাটা এই যে আরোপ হয়ে গেছে, মানে সার্বিক একটা চিন্তা, মানে এই যে তুমি এক্ষুনি বলে ফেললে এত কিছু করে তুমি তাহলে পড়াশোনা করে চাষটা করো, আমি চাষটাই করবো, এই জায়গাটা ধরতে চাইছি আমি চাষটা করবো। ও যেটা বললো যে আজকে একটা যে রিহার্স মোবিলিটি কথা তুমি বললে তো, এবার যে ছেলেটি কিনা হায়ার কাস্টের ছেলে হয়েও শুদ্ধ পুরুষ পড়াশোনা খুব করেও সে কিনা ট্র্যাক করতে পারলো না, আমি তার কাছে ধরে নিচ্ছি যে চোদ্দ পুরুষ সে ফার্স্ট জেনারেশনই পেয়েছে, আমার কথা হচ্ছে সে ফার্স্ট জেনারেশনে যথেষ্ট, না না সে আন্ডার প্রিভিলেজ, সে আন্ডার প্রিভিলেজ, সে ফার্স্ট জেনারেশনে পেয়েছে, অর্থাৎ সে পড়াশোনা করেছে একটা এসএসসি রিজার্ভ ক্যাটাগরির ছেলে থেকে বেটার করেছে, স্টিল সে পায়নি। আমার কথা হচ্ছে সেটা কি ডিস্ট্রিক্ট নয়, তুমি যে পার্সেন্টেজটা দেখবে আজকে যে পার্সেন্টেজে তুমি বিলং করছো, তো মানে চ্যাটার্জি ব্রাহ্মণ কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, তার পার্সেন্টেজটা তুমি ফলো করো 15% ওনলি। আমি বাকি 1% হচ্ছে আন্ডার প্রিভিলেজ, 85% এর মধ্যে 95% হচ্ছে আন্ডার প্রিভিলেজ, বাকি 5% প্রিভিলেজ। তুমি কীভাবে ডিসক্রিমিনেট করবে, তুমি 1% যে আন্ডার প্রিভিলেজ, যেটা প্রিভিলেজ হওয়ার পরেও যে মানে আন্ডার প্রিভিলেজ সেকশনে থাকার পরে তুমি তা সেই 1% যে সুবিধা পাওয়া দেওয়ার জন্য 95% যে 85% এর মধ্যে বিলং করে তুমি সেগুলোকে বঞ্চিত করে দেবে। ও যেটা বলছে মানে যে কোয়েশ্চেনটা যারা রিজার্ভেশনের এগেইনস্টে তারা বারবারই করে, তুমি সেই 1%-এর যুক্তি খাড়া করার জন্য কিংবা তার মানে দাবি দেওয়া পাশ করার জন্য যে 80% আন্ডার প্রিভিলেজ এবং অনলি এসে আন্ডার প্রিভিলেজ 5% শুধুমাত্র প্রিভিলেজ সেকশন অথবা রিজার্ভেশন হোক করছে, অর্থাৎ তাদেরকে তুমি তুলনা করবে কনসিডার করবে, অর্থাৎ তুমি এই 1%-কে সুবিধা দেওয়ার জন্য ওই 95% কথা ভুলে যাবে?